জনাব জাকির সাহেব ডালকানগর থেকে জানতে চেয়েছেন যে রমজান মাসে একটি নফল ইবাদত করলে একটি ফরজ সমমানের সওয়াব তাকে দেওয়া হয়। তা আমার প্রশ্ন হলো, উজুর শুরুতে যে আমরা দোয়া পড়ি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, তো হাদিসে পাকের ভিতরে আসছে যে উজুর শুরুতে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এই দোয়া পড়ে উজু শুরু করলে যতক্ষণ পর্যন্ত উজু থাকবে ততক্ষণ পর্যন্ত আমল নামায় নেকি লেখা হইতে থাকে। তো এই নেকিগুলো তো নফল নেকি, তো আমার জানার বিষয় হলো রমজানে যে নেকিগুলো লেখা হবে সেগুলো কি ফরজ আমলের নেকি লেখা হবে? জানলে ফায়দা হবে। জনাব জাকির সাহেব, স্বাভাবিক নিয়মের দ্বারা তো বোঝা যায় এইটাই যে একটি নফল ইবাদত করলে একটা ফরজ সমতুল্য সওয়াব তাকে দেওয়া হবে, স্বাভাবিকভাবে এইটাই বোঝা যায়। বাকি এই সম্পর্কে আমি কোনো কিতাবে বা আমার কোনো বুজুর্গানি দিন আসাদাজায় কেরাম থেকে এমনটা শুনি নাই, স্পষ্টভাবে দালায়েলের মাধ্যমে এমনটা শুনি নাই যে এভাবে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে উজু করলে তার এই আমল নামায় এখানে ফরজ আমল ফরজ ইবাদতের সওয়াব দেওয়া হবে নাকি অন্য কিছু। বাকি নিয়ে যায় এমন এখানে কথা বলবো সেটা হলো এই যে কিছু বিষয় থাকে এমন, সে বিষয় নিয়ে একটি না করলেই ভালো। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে, আল্লাহর উপরে আস্থা রেখে, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসের উপরে সম্পূর্ণ আস্থা রেখে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমল করা দরকার। বনি ইসরাইলকে যখন হজরতে মুসা আলাইহিস সালাম বলছিলেন যে জব করো, গাই জব করো, তো ওরা প্রশ্নের ভিতরে জড়াইছে গাইটা কেমন হবে, রং কেমন হবে, বয়স কেমন হবে, ইত্যাদি ইত্যাদি। ওরা যত প্রশ্ন করছে আল্লাহ ওদের কেমনিভাবে এই প্রশ্নের ভিতরে ওদেরকে জড়াইয়া দিছেন এইভাবে, এরপরে এমন ভাবে আল্লাহ তাআলা তাদেরকে এর ভিতরে ফেলাইছেন যে বিশাল বড় ঝামেলার সম্মুখীন তারা হয়েছে এমন গাই বের করার জন্য, বের করতে গিয়ে। তো মুফাসসিরিনগণ বলেন যদি ওরা এই প্রশ্ন না করতো বরং একটা গাই জব করে দিত তাইলেই হয়ে যেত, শেষ মশালা। তো ঠিক তদ্রূপ এই ধরনের যে বিষয়াদিগুলো এগুলো ফরজ ওয়াজিব, ফরজ ও আল্লাহ সন্তুষ্টির জন্য, নফল আল্লাহ সন্তুষ্টির জন্য, সুন্নত আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যদি হয় তো ছোট্ট একটা আমলও নাজাতের জন্য যথেষ্ট। আর আল্লাহর রেজামন্দি নাই তো বড় আমল কইরাও মুক্তি পাওয়া যাবে না, আল্লাহ যদি মাপ না করেন, আল্লাহ যদি কবুল না করেন। এই জন্য এই ধরনের যে আমল আছে এগুলো আল্লাহর খুশির জন্য করতে থাকা, এর পিছনে না পড়া কি পাওয়া গেল কি না পাওয়া গেল।